হে তরুণ, দাওয়াত ও জিহাদের বিস্তীর্ণ ময়দান তোমার জন্য অপেক্ষমান। কুরআন ও সুন্নার পতাকা নিয়ে আপোষহীন সত্যে সেনা ভয় করিলা, দাওয়াত ও জিহাদে নামতে, দাওয়াত ও জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করিলা। অন্ধ তাকলিদ করে হারা সরে ইমান, কোরআন হাদিসের তুই করলি না সন্ধান, অন্ধ তাকলিদ করে হারা সরে ইমান, কোরআন হাদিসের তুই করলি না সন্ধান। যারা মুসলিম কোরআন হাদিস সারা কিছু বোঝে না, যারা মুসলিম কোরআন হাদিস সারা কিছু বোঝে না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করি না। দাওয়াত ও জিহাদে নামতে, দাওয়াত ও জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করি না। ওহির উপর বাতিলেরা করছে যখন আঘাত, বাতিলদের সঙ্গে নিয়ে করছো শুধু বাস, ওহির উপর বাতিলেরা করছে যখন আঘাত, বাতিলদের সঙ্গে নিয়ে করছো শুধু বাস। যারা মুসলিম বাতিলের সাথে আপোষ করে না, যারা মুসলিম বাতিলের সাথে আপোষ করে না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করে না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করে না। দাওয়াত ও জিহাদে নামতে, দাওয়াত ও জিহাদে নামতে মোরা ভয় পাই না, মোরা আহলে হাদিস সত্যে সেনা ভয় করি না, সত্যে সেনা ভয় করি না, সত্যে সেনা ভয় করি না।